করলে বন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তো বহরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন সুকৃতির মুখে তেমনি আমাকে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি। প্রেমের অনলে জ্বালি যে প্রদীপ, সে দীপের শিখা তুমি, জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এরিতি নাচালে তুমি। আপন হারায় উদাসী প্রাণের লহগ প্রেমাঞ্জলি, তোমার রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি। মুক্তা যেমন সুকৃতির বুকে তেমনি আমাকে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি। চমকি দেখিনু আমার প্রেমের জোয়ার তোমারি মাঝে, হৃদয় দোলায় দোলাও আমার তোমার হিয়ারি মাঝে। তোমার প্রাণের পুলক প্রবাহ নিশিতে চাহে আমাতে, যত মোর নাম গাহ মোর গান আমারি এক তারাতে। মুক্তা যেমন সুকৃতির বুকে তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি।